ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হল মানব দানবকে আমি আর কোন কাজের জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি। মর্ম হল একমাত্র আল্লাহর এবাদত করার জন্যই আল্লাহ মানুষ বানাইছে। মানুষ আল্লাহর এবাদত ছাড়া সংসারের আর যত কাজ করে সবগুলি শুধুমাত্র এবাদতের সুবিধার জন্য করে। যেমন নামাজ পড়া এবাদত, রোজা রাখা এবাদত, হজ করা এবাদত, যাকাত দেওয়া এবাদত, কুরআন তেলাওয়াত করা এবাদত, তসবিহ পড়া এবাদত, জিকির করা এবাদত, দোয়া করা এবাদত, দুরূদ শরীফ পড়া এবাদত, খানা পিনা করা সংসারের কাজ, গৃহস্থী করা সংসারের কাজ, ব্যবসা করা সংসারের কাজ, চাকরি করা সংসারের কাজ, গুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা সংসারের কাজ। প্রথমে দেখুন তো আপনারা এবাদত আর সংসারের কাজের বেশ কম বুঝলেন কিনা, বুঝে থাকলে বলুন। খানা পিনা করা এবাদত না সংসারের কাজ? গুমানি পেশাব পায়খানা করা, এই কাজগুলি মানুষ দুনিয়াতে কেন করে? আল্লাহ তো মানুষ বানাইছেন এবাদতের জন্য, খানা ফিনা তো জানুয়ারে ও করে, গুমানির কাজ তো জানুয়ারের দ্বারাও হয়, পেশাব পায়খানা তো জানুয়ারেও করে, যেই কাজটা জানুয়ারে করতে পারে না সেটা হইল নামাজ রোজা এবাদত বন্দি। দুনিয়ার কোন জানুয়ার যেই কাজটা করতে পারে না ওইটা করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। জানুয়ারে যেই কাজ করতে পারে এটা করার জন্য মানুষ বানাইছেন না, ওইগুলি মানুষে করে এবাদতের সুবিধার জন্য। জানুয়ারেও খায় মানুষেও খায়, কেন? এবাদতের সুবিধার জন্য। না বুঝলে আজকের থেকে খানা বন্ধ করেন, তিন দিন পরে দেখবেন এবাদত করতে কেমন সুবিধা হয়। বুঝে থাকলে বলেন মানুষ খায় কেন? সুবিধা। জানুয়ারেও ঘুমাইতে পারে, মানুষ ঘুমায় কেন? এবাদতের সুবিধার জন্য। বুঝে না আসলে আজকে থেকে তিন দিন তিন রাত না ঘুমাইয়া থাকেন, দেখবেন এবাদত করতে কেমন সুবিধা হয়। পেশাব পায়খানা জানুয়ারেও করতে পারে, মানুষে করে কেন? বলেন এবাদতের সুবিধার জন্য। বিশ্বাস না হইলে এখন থেকে পেশাব পায়খানা বন্ধ করেন, চব্বিশ ঘন্টা পরে দেখবেন এবাদত করতে কেমন সুবিধা হয়। বুঝে থাকলে বলুন, খানা ফিনা করা আসলেই মানুষের কাজ না জানুয়ারেও পারে? ঘুমানি আসলেই মানুষের কাজ না জানুয়ারেও পারে? পেশাব পায়খানা আসলেই মানুষের কাজ না জানুয়ারেও পারে? এগুলি মানুষে করে কেন? এবাদতের সুবিধা। নামাজ রোজা একমাত্র মানুষের কাজ, দুনিয়ার কোন জানুয়ারে পারে না, ওইটার জন্য আল্লাহ মানুষ বানাইছে। ওইটার জন্য আল্লাহ মানুষ বানাইছে। দেখি আপনারা আমার কথা বুঝেন কিনা, বলতে পারবেন কেউ জানুয়ারে আর মানুষে পার্থক্য কোন কাজে? খাওয়ার বেলায় বেশ কম না দুনোদলেই খায়? ঘুমানির বেলায় বেশ কম না দুনোদলেই ঘুমায়? পেশাব পায়খানার বেলায় বেশ কম না দুনোদলেই পেশাব পায়খানা করে? বেশ কম কোন জায়গায়? শুধু এবাদতের বেলায়। এবাদত শুধু মানুষের কাজ, দুনিয়ার কোন জানুয়ারে পারে না। এবাদত শুধু মানুষের কাজ, তাই আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি অন্য কোন কাজের জন্য সৃষ্টি করি নাই, শুধুমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন বলেন আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যাবে কিনা যারা, যাদের খানা ঠিক আছে, গুমানি ঠিক আছে, পেশাব পায়খানা ঠিক আছে, গৃহস্থী ঠিক আছে, ব্যবসা ঠিক আছে, চাকরি ঠিক আছে, বিবি বাচ্চা লালন পালন ঠিক আছে, সংসারের সব কাজই ঠিক আছে, শুধু নামাজ বন্দেগি নাই? আছে এরা মানুষ কোন কাজ করে মানুষ হইল? এরা কই এবাদত নাই তো এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে বেশ কম কোন কালে আছে? কোন বেশ কম? বলদেও খায় এই মানুষটাও খায়, গাদাও ঘুমায় এই মানুষটাও ঘুমায়, কুত্তাও বাচ্চা জন্ম দেয় এই মানুষটাও বাচ্চা জন্ম দেয়, বলদের গাদার কুত্তারও নমাজ রোজা নাই, হেরও নমাজ রোজা নাই, কই বেশ কম? তার মধ্যে বেশকম রয়েছে। তাহলে মানুষে আর জানোয়ারে বেশকম হয় কোন কাজের দ্বারা? একমাত্র এবাদতের দ্বারা। যে মানুষের জীবনে এবাদত আছে সে জানোয়ারের চেয়ে ঊর্ধ্বে। যে মানুষের জীবনে এবাদত নাই তার মধ্যে আর জানোয়ারে কোনো বেশকম নাই। তাই আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিলেন যে আমি মানুষ বানাইছি শুধুমাত্র আমার এবাদত করার। একটা কথা পরিষ্কার হইল, আল্লাহ মানুষ বানাইছেন শুধুমাত্র তার এবাদত করার। আরেকটা কথা হইল, আল্লাহ মানুষের মধ্যে দুনিয়াতে লাখেরও বেশি নবী রাসূল পাঠাইছেন, লক্ষাধিক নবী রাসূল। তাদেরকে পাঠাইলেন কেন? তাদেরকে পাঠাইছেন মানুষকে এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। নবী রাসূল পাঠাইছেন মানুষকে এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। মানুষের কাজ এবাদত করা, নবীর কাজ মানুষকে এবাদতের নিয়ম শিক্ষা দেওয়া। নবীরা নিজেরা নিয়ে এবাদত করছেন না করেন? এটা তো তাদের কাজ ছিল না, এটা করলেন কেন তারা? তারা নিজেরাও মানুষ, মানুষ হিসাবে দায়িত্ব আছে এবাদত করার, এই জন্য মানুষ হওয়ার দায়িত্ব পালন করছেন এবাদত করার মাধ্যমে, আর নবী হওয়ার দায়িত্ব পালন করছেন মানুষের এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার মাধ্যমে। মানুষের দায়িত্ব একটা, নবীর দায়িত্ব আরেকটা। মানুষের দায়িত্ব এবাদত করা, নবীর দায়িত্ব এবাদতের নিয়ম শিক্ষা করা। নবী এবাদত করতে গেলেন কেন? যেহেতু তিনি মানুষও নবীও, এই জন্য মানুষ হিসাবে এবাদত করছেন, নবী হিসাবে মানুষকে এবাদতের নিয়ম শিক্ষা দিতেন। এমন মুসলমানেরও বর্তমানে অভাব নাই যারা বলে নবী মানুষ না। আমি সুদা কথায় বলে থাকি, যারা বলে নবী মানুষ না এরা নিজেরা মানুষ না। মানুষ কারে কয়েছি নেওয়া না? মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তাহলে নবীরে মানুষ থাকুইয়া সৃষ্টির শ্রেষ্ঠ রাখল না বাদ দিল? চিন্তা করে দেখেন কত বড় বুকা হইলে বলতে পারে নবী মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে আমাদের নবীকে সম্বোধন করে বলে, কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমার রব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সকল প্রকার শিরিক থেকে পবিত্র, কাজী আমি আল্লাহর শরীকদার না, আমি মানুষ রসুল। আল্লাহ বলেন আমাদের নবীকে কোরআনে যে আপনি ঘোষণা করে দিন আমি মানুষ রসুল। কি রসুল? মানুষ রসুল। তাইলে নবীগণ মানুষ ও রসুল, আমাদের নবী মানুষ ও রসুল। আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন বাশারান রসুলান, বাশারান। এরপরও যদি নবীরে সম্মান দেখাইতে গিয়া কয় মানুষ না, তাহলে আল্লাহ যে বললেন মানুষ, আল্লাহর কথাই মানল না, আল্লাহর কথা না মানলে তুমি নবীরে কি সম্মান দেখাইবা? এই জন্য আল্লাহ যেহেতু কোরআনে নবীকে মানুষ বলেছেন, তাই যারা বলে নবী মানুষ না এরা কোরআন মানে না, যারা কোরআন মানে না এরা মুসলমান থাকে না, যারা কোরআন মানে না তারা মুসলমান থাকে না। নবী যেহেতু মানুষও রসুলও। এবার বলেন মানুষ হিসাবে কাম কুন্ডা করছে, রাসুল হিসাবে কাম কুন্ডা করছে, এবাদতের নিয়ম শিক্ষা দিচ্ছে। যদি নবী শুধু নবী হইতেন, মানুষ না হইতেন, তাহলে দুনিয়ার মানুষের শুধু এবাদতের নিয়ম শিক্ষা দিতেন, নিজে এবাদত করতে যাইতেন না। যেহেতু নিজেও মানুষ, এই জন্য নিজেও এবাদত করতেন, আবার শুধু মানুষ না রাসুলও, এই জন্য মানুষকে এবাদতের নিয়ম শিক্ষা দিতেন। গেল দুই নম্বর কথা, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইলেন কেন এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য? নবী রাসুল পাঠাইলেন কেন দুনিয়াতে? আল্লাহ নবী রাসুল পাঠাইলেন কেন এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য? এক নম্বর কথা ছিল মানুষ বানাইলেন কেন এবাদত করার জন্য? নবী রাসুল পাঠাইলেন কেন এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য? তিন নম্বর কথা, নবীর শিক্ষা দেওয়া নিয়মকেই নবীর সুন্নত বলা হয়। নবীর শিক্ষা দেওয়া নিয়মকেই নবীর সুন্নত বলা হয়। তবে নবীর সুন্নত কথার আরো কয়েকটা অর্থ আছে। সর্বমোট নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। এক নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। দুই নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় এবং তার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। তিন নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর সুন্নত কথার তিনটা অর্থ, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিসরাও নবীর সুন্নত কয়, কারণ নবীর অনেক হাদিসেই উম্মতের জন্য অনুকরণ, সব হাদিস না, নবীর সব হাদিস উম্মতের জন্য অনুকরণীয় না, অনেক হাদিস, অনেক হাদিস। এই কথাটা আপনারা পরিষ্কার না জানার কারণে বর্তমান সমাজে আরেক নূতন ফেতনা, ফেতনাবাজ দলের আবির্ভাব হইতেছে। এরা কয় যা হাদিসে আছে তা অনুসরণ করব, মজহাব অনুসরণ করব না। এটা আরেক নয়া ফেতনা। হাদিসে যা আছে তা সবকিছু, যত কথা হাদিসে আছে সব কথা কোন মুসলমানে অনুসরণ করার মত নয়। যেমন দেখেন হাদিসে আছে আল্লাহর রাসূল নয় বিবি একত্রে ঘরে রাখছেন, নবীর ঘরে একত্রে কত বিবি অনুসরণ করা যাবে? এটা হাদিস অনুসরণ করলা কো? হাদিসে থাকলেই অনুসরণ করা যায় না। কোন হাদিস অনুসরণ করা যাইব আর কোন হাদিস অনুসরণ করা যাইত না, এটা সাব্যস্ত করে দিবেন মজহাবের ইমামগণ। কাজেই মজহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোন পথ নাই। হাদিসের ভান্ডার হল ফার্মেসির ওষুধের ভান্ডারের মতো। ফার্মেসিতে ওষুধ সব রকমের আছে। কোন রুগী কোন ওষুধ খাইবে, কোন ওষুধ খাইতে পারবে না, এটা ঠিক করে দিব ফার্মেসিয়ান না ডাক্তার? ঠিক তেমনি ভাবে কোন উম্মতে কোন হাদিস কোন সময় কেমনে অনুসরণ করব কেমনে না, এটা ঠিক করে দিব মজহাবের ইমামগণ। যেমন একটা সহজ উদাহরণ দেখুন, কোন কোন হাদিসে আছে নিয়ত, নমাজের নিয়ত করার পর দুই হাত নাবিদ নিছে বান্দার কথা। কোন কোন হাদিসে আছে নমাজে নিয়ত করার পর দুই হাত সিনায় বান্দার কথা। তা হাদিস ও দুনো হাদিসে তো দুনো হাত নাবির নিচে বান্দার কথাও আছে, দুনো হাত সিনায় বান্দার কথাও আছে। তুমি যদি মজাব মানো না, হাদিসে যা আছে তাই মানো, তাহলে বাসের বেটা হইলে দুটা হাদিস মান্য দেখাও। কি বললেন, হাদিসে যা আছে তাই মানা যায় না? কোন হাদিস কোন সময় কে কিভাবে মানবে? যে মজহাবের ইমাম গনে ঠিক করে দেন। হ্যাঁ, ইমাম আবু হানিফা বলেন পুরুষরা দুই হাত নাভির নিচে বান, মেয়ে লোকেরা দুই হাত সিনায় বান। তাহলে দুনো হাদিস আমল করার সুযোগ পাইলাম মজহাব না মানার কারণে, মজাব মানার কারণে। কাজেই যারা বলে হাদিস মানি মজাব মানি না, দন্দাল দুঃখাবাদ বাপ্পার ছাড়া আর কিছু নয়। এই জন্য আমাদের পরিষ্কার ভাবে বোঝা দরকার নবীর সুন্নত কথার চিন্তা অর্থ। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা মুহস্ত হয়েছি নি আপনারা? তাইলে আমি রহলেও আপনারা মুহস্ত হইব। বলুন নবীর হাদিস, নবীর নবীর সুন্নত কথার অর্থ কটা? এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুইটা জিনিস আঁকড়াইয়া থাকবে, শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুইটা জিনিসের একটার নাম হল আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় জিনিসটার নাম রসুলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল নিজেই রসুলের হাদিসকে রসুলের সুন্নত বলছেন। এই হাদিসে আল্লাহ রসুল নিজেই রসুলের হাদিসকে, এই জন্য নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হইল নবীর হাদিস। আর এক হাদিসে আল্লাহ রসুল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবির নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে তারাবির নামাজ নবীর সুন্নত অর্থ নবীর হাদিস না নবীর আমল? এই হাদিসে নবীর সুন্নত কথাটা কোন অর্থে ব্যবহৃত? নবীর আমল অর্থে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। লা মযহাবি যারা মযহাব মানে না, এরা কয় 8 রাকাত। রসুল পড়তেন 20 রাকাত, এরা কয়? হাদিস মানল? তাহলে হাদিস মানার দাবি অত মিথ্যা। সব হাদিস তো মানার মতই না, আর যেসব হাদিস মানা যায় এই সব হাদিস তো মানে না। রাসুল তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, এই হাদিস উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয়, কিন্তু লামজাবির দল এই হাদিস অনুসরণ করে না, অনুকরণ করে না। লামজাবিরা তারাবির নামাজ ক রাকাত ক? 8 রাকাত। কিতা দলিল দেয়? আরেকটা হাদিস দিয়া দলিল দেয়, মজার হাদিসটা শুনে। হাদিস শরীফে আছে আল্লাহর রসুল বিতির সহ 11 রাকাত পড়তেন। 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে। এই দেখো এই 8 রাকাত আল্লাহর রসুল। অথচ যে হাদিসে উল্লেখ আছে রসুল তারা রাসুল 8 রাকাত পড়তেন বিতির সারা, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহর রসুল 12 মাসই পড়তেন। 12 মাস যে 8 রাকাত নামাজ আল্লাহর রসুল পড়তেন, এইটার নাম তারাবি না তাহাজ্জুদ? কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল? সারা তাহাজ্জুদের আমার আঞ্চলিক ভাষা কয় দান্দাল, বাংলা ভাষায় কয় দুখাবাজ। আরে হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল বিতির সহ 23 রাকাত করতেন। এবার বলেন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করা কাজ থাকে? এই হাদিসে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ আল্লাহর রাসূল শুধু রমজানে করতেন, শুধু রমজানে, শুধু রমজানে রাসূল করা কাজ করতেন। এটার নাম তাহাজ্জুদ না তারাবী? বুঝে থাকলে বলেন তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবীর হাদিস আলাদা। তারাবীর হাদিসটা লুকাইয়া রাখে আর তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবীর দলিল দেয়। এদের নাম লাম হাবি দুখাবাস। রাসূল বলেন দিনের বেলায় রোজা রাখা রমজানে আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবীর নামাজ নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত অর্থ কি? নবীর আমল। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে। এখানে আমার সুন্নতের তো তরিকা, এখানে আমার সুন্নতের তো আমার একটা আমল নয়, মাথার টুফি দেওয়া নবীর একটা সুন্নত। আবার লামা দাবিরা মানেন টুফির উপরে হাত রিবান্দা নবীর আর একটা সুন্নত, এটাও লামা দাবিরা মানে না। এরা খালি মাথায় নামাজ পড়ে। আপনারা কেউ দেখছেন নি কোনদিন টুফি ভাদি দিয়া নামাজ পড়ে না খালি মাথায় নামাজ পড়ে? সুন্নতের খেলা। এই দলটা বাইর হয়েছে হাদিস মানার দোহাই দিয়া নবীর উম্মতকে নবীর সুন্নত থেকে বঞ্চিত করার কুমতলবে। বলেন মাথায় টুপি দেওয়া নবীর একটা সুন্নত কিনা? পাগড়িবান্ধা আর একটা সুন্নত। লুঙ্গি ভাইজামা ঠিক রেখিয়া না কুইল্লা? লুঙ্গি ভাইজামা কুইল্লা যদি মাথার টুপি দেয় তবু একটা সুন্নত, একটা সুন্নত পালন করলো তো, কিন্তু নবীর তরিকা মত হইল না। কাজে একটা সুন্নতে 100 শহীদের সব না, নবীর তরিকায় 100 শহীদের সব। আমরা অনেক সময় জুসের তেলায় কইতে গিয়া অসতর্ক হইয়া কইয়া ফেলাই নবীর একটা সুন্নত পালন করলে 100 শহীদের সব। লুঙ্গি খুলুক আর না খুলুক, মাথার টুপি দিলে তো একটা সুন্নত পালন করলো, 100 শহীদের সব পাইবার কথা আসিল আমার তর্জমা মতো। এটা অসতর্ক তর্জমা, সতর্ক হইয়া হাদিসের তর্জমা করা। যে হাদিসে আছে রাসূল বলেন আমার সুন্নতে অটল থাকলে 100 শহীদের সব পাইব, এখানে সুন্নত বলতে একটা সুন্নত না নবীর তরিকা? নবীর তরিকা। এখানে সুন্নত বলতে একটা সুন্নত নয়, এখানে সুন্নত বলতে নবীর তরিকা। নবীর তরিকা যখন উম্মতে, নবীর উম্মতে নবীর তরিকা ছেড়ে দিব, তখন যারাই নবীর তরিকায় অটল থাকবে 100 শহীদের সব পাবে। দেখি আমার কথা স্মরণ রাখতে পারলেন কিনা, বলেন তো নবীর সুন্নত কথার অর্থ কটা? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর তরিকা। এখন শুনেন কোন সুন্নতের বিপরীতটা কি, কোন সুন্নতের বিপরীতটা কি, কোন সুন্নতের বিপরীতটা কি? নবীর সুন্নত কথার একটা অর্থ যে নবীর হাদিস, এর বিপরীতটা হইল কাদিম। এরা আপনারা বুঝবেন না, শুধুমাত্র হাদিসের ক্লাসের ছাত্ররা বলুন, হাদিস এর পরিভাষাগুলি বুঝার জন্য, বুঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় একটা না দশ বছর লেখাপড়া করতে হয়। হাদিসের পরিভাষাগুলি বুঝার জন্য মাদ্রাসায় একটা না দশ বছর লেখাপড়া করতে হয়। আমরা দেশও কিছু মাথা ফাটলা বাই দিচ্ছে, লাইব্রেরি থেকে সঠিক বই কিনে একটা হাদিস দত্ত মুহস্ত করে কয়, আমি হাদিস পড়িয়েছি বহারিত আছে। কোরআন কিচ্ছু জানে জানে না হাদিসের পরিভাষা, এ সঠিক বই ভিড়া বহারির হাদিস শিখাইছে। এইটারই কয় অল্প বিদ্যা ভয়ঙ্কর। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কথার এক নম্বর অর্থ যে নবীর হাদিস, এর বিপরীতটা যে কাদিম। এই কাদিম এমন একটা শব্দ যে শব্দের পরিভাষা বোঝার জন্য একটানা বহুদিন মাদ্রাসায় লেখাপড়া করত। আল্লাহর কুরআন হইল কাদিম, আর রাসুলের কথা কাজ সমর্থন হইল হাদিস। কোরআন কাদিম কেন আর রাসুলের কথা কাজ সমর্থন হাদিস কেন, এই আলোচনার আপনার দরকার নাই, শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের দরকার। তাহলে আমি এই আলোচনা আজকে করব, শুধু বিষয়গুলি সহজে বোঝার জন্য, সিরিয়ালটা বোঝার জন্য বলছি। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ যে নবীর হাদিস, এর অর্থ বিপরীতটা হইল কাদিম। আর নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল, এটা আবার দুই প্রকার, সুন্নতে মুয়াক্কাদা আর সুন্নতে জায়েদা। পাঁচ বেলার নামাজ যারা পড়েন তারা সহজে বুঝবেন, জোহরের চার রাকাত ফরজ নামাজের আগেও চার রাকাত সুন্নত নামাজ আছে, আসরের চার রাকাত ফরজ নামাজের আগেও চার রাকাত সুন্নত নামাজ আছে। জোহরের সুন্নত চার রাকাত, আসরের সুন্নত দুটো কি এক রকম সুন্নত? তাহলে জোহরের সুন্নতটার নাম কি? সুন্নতে মুয়াক্কাদা, আর আসরের সুন্নতটার নাম হইল সুন্নতে জায়েদা। অনেক কথা আছে, একদিনে সব কথা বলা যায় না, আর বলতে গেলে ও স্মরণ রাখতে পারবেন না তারা। সুন্নতে মুয়াক্কাদা যারা নিয়মিত ভাবে পালন করে, এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। সুন্নতে মুয়াক্কাদা যারা নিয়মিত লঙ্ঘন করে, এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকে। সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবের আমল, যে যত বেশি করে তত বড় ওলি হবে আল্লাহ। সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবের আমল না কইরা আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর যেই বন্দা আল্লাহর নফল বন্দিগিকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ তার সেই বন্দারে আল্লাহর ওলি বানায়। বলেন নফল বন্দিগির দারদারে না ওলি হইতে পারবে? আল্লাহর রাসূল বলেন, তখন যেই বন্দারে আল্লাহ তার ওলি বানায়, এই বন্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, এই বন্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, এই বন্দার পা আল্লাহর পা হইয়া যায়। বন্দার মুখ আল্লাহর মুখ, এক মুখ কেমনে হইল বুঝেন আল্লাহ বিদ্যাল কয় সিরিক করছে। তরিকতের বাসায় এটা আরেক জিনিস, নয়া জিনিস, আরেক জিনিস দুর্বুদ্ধ জিনিস তরিকত। তরিকতের বাসায় একটা শব্দ আছে ওয়াহদাতুল ওয়াজুদ, তরিকতের ভাষায় একটা কথা আছে কি, ওয়াহাদাতুল ওয়াজুদের অর্থ এক সত্তা। ওয়াহাদাতুল ওয়াজুদ অর্থ এক সত্তা। লামাজাবির দল যারা তরিকত মানে না, তাসাউফ মানে না, পীরমুরিদি মানে না, এগুলির বিদাত কয়, এরা নফসের গুলাম, শয়তানের গুলাম, আল্লাহর ওলি হইবার পথ এদের বন্ধ। এই কারণে আল্লাহর রসুল যে বলছেন সহিহ হাদিসে, যারা আল্লাহর ওলি হইয়া যায় তাদের মুখ আল্লাহর মুখ হইয়া যায়, দুইজনের কমুখ ওলির মুখ আল্লাহর মুখ এক মুখ, দুইজনের কমুখ এইটার নাম ওই ওয়াহদাতুল ওজুদ। ওলির হাত আল্লাহর হাত এক হাত, ওলির হাত আল্লাহর হাত দুইজনের কোয়াত, এটার নাম ওই ওয়াহদাতুল ওজুদ। ওলির ফা আল্লাহর ফা এক পা, রসুল বলছেন সহিহ বুখারী শরীফে হাদিস, দুইজনের ক পা, এইটার নাম ওই ওয়াহদাতুল ওজুদ। এক নফসের গুলাম শয়তানের গুলাম লামাজাবির দল, ওয়াহদাতুল ওজুদ যদি শিরিক হইয়া থাকে সহিহ বুখারী শরীফে আল্লাহর রসুল কেন ওলির মুখ আল্লাহর মুখ এক মুখ বললেন, আল্লাহর রসুল কেন ওলির হাত আল্লাহর হাত এক হাত বললেন, আল্লাহর রসুল কেন ওলির পা আল্লাহর পা এক পা বললেন? বাফের বেটা উইলে জব দেয়। এগুলি তরিকতের পরিভাষা। আমরা দেশ তরিকতের কোন মেহনত লাগে না, ফেডারেশন করলেই হয়। তরিকতের কি লাগে না, কেমনি হয়? ফেডারেশনের নাম তরিকত নয়, মেহনত করে হাসিল করতে হয়। সাধারণ মেহনত নফল বন্দেগীতে অভ্যাস বানানিলে বিনা মেহনতে হইব? নফল বন্দেগীরে অভ্যাস বানাইতে পারবে বিনা মেহনতে? বুঝে থাকলে বলেন তরিকত ফেডারেশনে হাসিল হয় না মেহনত লাগে? লামাজাবিরা তরিকতের মেহনত মানে না, এবারে বেদাত্ম। নফসে এবং শয়তানে যারে গোলাম বানাইয়া থাকছে আল্লাহর ওলি হওয়ার পথ যারার নফসে আর শয়তানে চিরকালের জন্য বন্ধ করে দিছে, এরাই এই তরিকতের ব্যবস্থা মানে না, তরিকতের মেহনত মানে না, তরিকতের পরিভাষা মানে না। সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, নফল বন্দেগীরে যারা অভ্যাস বানায় তারা রে আল্লাহর বলি বানায়, তারার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, তারার হাত আল্লাহর হাত হইয়া যায়, তারার পা আল্লাহর পা। এখানে যদি মুখ বলতে তুমি শরীরের একটা অঙ্গ বুঝো, আবার তরিকত বুঝতে ভুল করলাম। এখানে মুখ বলতে শরীরের অঙ্গ বুঝা নিয়েছে, যে বন্দার যেই মুখ এই মুখই যদি আল্লাহর হইয়া থাকে তাহলে তো বন্ধ হই আল্লাহ, আল্লাহ বন্দা। এই অর্থে যদি কেউ বন্দার আল্লাহর ওজুদরে এক কয় অবশ্যই সেটা তরিকত হবে, দূরের কথা ইমানও থাকবে না। তাহলে রসুল যে বলছেন বন্দার মুখ আল্লাহর মুখ এক মুখ হইয়া যায়, এটা অঙ্গ হিসাবে না, যারা কয় রূপকর্ত রূপকর্ত, যে অর্থে সাধারণত ব্যবহৃত হয় সেই অর্থে নয়, রূপকর্তে বলছে বন্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, রসুল সহিহ হাদিসে বলেছেন। বন্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, রসুল সহিহ হাদিসে বলেছেন। বন্দার পা আল্লাহর পা হইয়া যায়, রসুল সহিহ হাদিসে বলেছেন। মুখ স্বাভাবিক অর্থে না রূপ করতে? রূপ করতে বোঝানোর লাগে আপনারা একটা উদাহরণ দিন। নেতৃস্থানীয় লোক যিনি সমাজের, যারা সমাজের অবলই নেতা মানে আছে না, অনেক সময় তার ব্যাপারে মানুষে কয় ইনি আমাদের সকলের মাতা, কয় না কেন কি মাতা কি একটা এইরকম একটা বলের মতন গুল যে দিছিলা আমরা রূহ করতে কইছে। এরপরে অনেকে কয় যে সারা দেশের মানুষের উপর মহামান্য প্রেসিডেন্টের হাত আছে, এখানে হাত আছে কি অগল মানুষ গারোই প্রেসিডেন্টে হাত কইছে না রূহ করতে কইছে? এমন গণ্ড মূর্খ তরিকতের বাসায় যখন শব্দ করি রূহ করতে ব্যবহার হয়, এরা গণ্ড মূর্খরা এগুলির বাস্তব অর্থে ব্যবহার করিয়া কুফুরি এবং সিরিকি ফতোয়াবাদী করার হাত বাই করে। এগুলি দান্দালি ছাড়া আর কিছু। যাই হোক, আমি বলতেছিলাম নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল, এটা কত প্রকার? সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে যায়, সুন্নতে মুয়াক্কাদা নিয়মিত আমল করলে কি হয়, কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া যায়। সুন্নতে মুয়াক্কাদা নিয়মিত আমল না করলে কি হয়, কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হবে। সুন্নতে জায়দা আর নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ। সুন্নতে জায়দা আর নফল মুস্তাহাবের আমল রে অভ্যাস না বানাইয়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না। সুন্নতে মুয়াক্কাদা আর সুন্নতে জায়দা এই দুইটার বিপরীতটার নাম কি? সুন্নতে মুয়াক্কাদার বিপরীতটার নাম হইল মাকরুহ। সুন্নতে মুয়াক্কাদার বিপরীতটার নাম হইল মাকরুহ। যেমন ওজুর মধ্যে কুলি করা সুন্নতে মুয়াক্কাদা, ওজুর মধ্যে কুলি করা, কুলি ছাড়া উজু করলে উজু হইত না, হইব কিন্তু মাকরুহ। বলেন কুলি ছাড়া উজু করলে মাকরুহ হইল কেন? কুলি করা ছিল সুন্নতে মুয়াক্কাদা, ইদার বিপরীত করছো তুমি, এই জন্য তোমার উজু মাকরুহ হইছে। কথা বুঝে আসছে কিনা? নমাজে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রাখা সুন্নতে মুয়াক্কাদা। যদি নজর অন্যখানে রাখে নামাজ হইতো না, মাকরুহ হইল। বলেন মাকরুহ কোন সময় হয়? সুন্নতে মুয়াক্কাদার বিপরীত করলে মাকরুহ হয়। সুন্নতে মুয়াক্কাদার বিপরীত করলে মাকরুহ হয়। সুন্নতে জায়দার বিপরীত করলে মাকরুহ হয় না, খেলাফে আওলা হয়, অনুত্তম হয়, উত্তম পদ্ধতি হইল। যেমন উজুর মধ্যে নাকে ভানি দিয়া আবার বৃদ্ধাঙ্গুলি আর পরিষ্ঠাঙ্গুলি দিয়া নাক খিলাল করা, নাক খিলাল করা সুন্নত, এটা সুন্নতে মুয়াক্কাদা নয়, সুন্নতে জায়দা। দুই আঙ্গুল দিয়া নাক ভানি দেওয়ার সময় উজুর মধ্যে দুই আঙ্গুল দিয়ে নাক খিলাল করাটাও সুন্নত, কিন্তু এটা সুন্নতে জায়দা। না করলে মাকরুহ হবে না, অনুত্তম হবে, খেলাফে আওলা হবে। কোন সুন্নতের বিপরীত কোনটা, কোন সুন্নতের বিপরীত কোনটা স্মরণ না করুন। সুন্নতর তো যে হাদিস, এর বিপরীত হইল কাদিম। সুন্নতর তো যে নবীর আমল, এটা যদি সুন্নতে মুয়াক্কাদা হয় তাহলে বিপরীতটার নাম মাকরুহ। আর সুন্নতর তো যে নবীর আমল, এটার অর্থ যদি এটা যদি সুন্নতে জায়দা হয় তাহলে বিপরীতটার নাম অনুত্তম, খেলা দেওয়া। আর সুন্নত অর্থ যে নবীর সুন্নত কথার যে অর্থ নবীর তরিকা, নবীর সুন্নত কথার যে অর্থ নবীর তরিকা, এটার বিপরীতের নাম বেদাত। নবীর সুন্নত কথার একটা অর্থ আছে না নবীর তরিকা, এটার বিপরীতের নাম বেদাত। যেমন নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়া সুন্নত, নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়া সুন্নত। নামাজের শুরুতে না শেষে? শুরুতে যদি ভুড়াল হয়, এটা নবীর তরিকার দুরূদ না, এটা তোমার মন গড়া দুরূদ, দুরূদ পড়া বেদাত হবে। নামাজের শুরুতে দুরূদ পড়লে দুরূদ পড়া কি হবে? বেদাত। এই লামাজারির দল কিচ্ছু বুঝে না, কোন সুন্নতের বিপরীত বেদাত এটাও বুঝে না, গিয়া কয় মজহাব মানা বেদাত। অথচ মজহাব মানা বেদাত নয়, মজহাব মানা ওয়াজি। বলেন মজহাব মানা বেদাত না ওয়াজি? যেটা ওয়াজিব আসিল এটা কয় বেদাত, আর যেটা বেদাত আসিল এটা সিনে ওই না, উল্টা পাল্টা করে কেন? একমাত্র না জানার কারণ। যেটা তারাবির হাদিস এটা কয়ই না, যেটা তাহাজ্জুদের হাদিস এটা দিয়া তারাবির দলিল দেয় কেন? এই জন্য ইতানের দলিল গণ্ড মূর্খের দল। এরার খপ্পর থেকে আপনাদের ইমান আমল হেফাজতের জন্য এই বিষয়গুলি আপনাদের ভালো রকম জানা এবং স্মরণ রাখা দরকার। সুন্নত নবীর সুন্নত কথার অর্থ যদি হয় নবীর তরিকা, এর বিপরীত করলে এর নাম কি? নমাজের ভিতরে নবীর তরিকা মতো দুরুদ আছে শুরুতে না শেষে? শুরুতে হলে কি হবে? কেন নবীর তরিকা মতে ভরা হইছে না, এটা মন ভরা মতে ভরা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া করবা না, ধর্মের কাজ মন গড়া করলেই হবে বেদাত, ধর্মের কাজ নবীর তরিকা মতে করলে হবে সুন্নত। কত নম্বর হচ্ছে? হ্যাঁ, 3 নম্বর। ধর্মের কাজ নবীর তরিকা মতে করলে হবে সুন্নত, এটা সুন্নত কথার 3 নম্বর। ধর্মের কাজ মন গড়া মতে করলেই হবে বেদাত। যেমন দেখেন, নবীর তরিকা মতো ফজর বেলার নামাজে আজান আছে, জুম্মার নামাজেও আজানের ব্যবস্থা কেন দেওয়া হইল? যারা জমাত শরীক হইব তারা শরীক হইবার সুবিধা নেই, কোন সময় জমাতের সময় হইয়া গেল গা সবাই যেন জানতে পারে। তাহলে ফজর বেলার মুসল্লিরা জমাতের সুবিধার জন্য যদি আজান নবীর তরিকা হইল, জুম্মার নামাজের জমাতে শরীক হইবার জন্য শরীক হইবার সুবিধার জন্য যদি আজানের ব্যবস্থা দেওয়া হইল, ঈদের নামাজের জমাতের মুসল্লি জুম্মার মুসল্লির থেকে কম না ফজর বেলার মুসল্লির থেকে কম? বেশি। এখানে তো আজানের আরো বেশি দরকার আছে। তোমার যুক্তি দিয়া হবে না, ঈদের নামাজ নবীর তরিকায় আজান নাই, ঈদের নামাজ নবীর তরিকায় আজান দিলেই হবে বেদাত। বলুন, ঈদের নামাজ আজান দিলে বেদাত হবে কেন? তাইলে নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীতটার নাম ওই বেদাত, উল্টা করলেই বেদাত। এরপরে দেখুন, ফজর বেলার নামাজ ও রুকু সেজদা আছে, জুম্মার নামাজ ও রুকু সেজদা আছে, ঈদের নামাজ ও রুকু সেজদা আছে, জানাজার নামাজ ও রুকু সেজদা আছে। এখন রুকু করা সেজদা করা আল্লাহর সামনে মাথা নত করা কত বড় সওয়াবের কাজ। ফজর বেলার নামাজ এত বড় সওয়াবের কাজ করলাম, জুম্মার নামাজে এত বড় সওয়াবের কাজ করলাম, ঈদের নামাজে এত বড় সওয়াবের কাজ করলাম, জানাজার গিয়া সারলাম কেন? এখানে যদি যুক্তি দেয় অন্য নামাজও করলাম এখানে সারব কেন? যে গিয়া যদি জানাজার নামাজে ও রুকু সেজদা করে তার রুকুও হবে বেদাত, তার সেজদাও হবে বেদাত। ঠিক তেমনি আজান শেষ করিয়া দুরুদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, আজানের আগে দুরুদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। আজান শেষে দুরুদ পড়লে হবে সুন্নত, আজানের শুরুতে পড়লে হবে বেদাত। আজকাল আজানের শুরুতেও কেউ কেউ দুরুদ শরীফ পড়েনি, সুন্নত না বেদা? এরপরে দেখো, জানাজার নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত করে, অনেকে করে। এক জানাজার নামাজে গেলাম, ইমাম সাহেব জানাজার সালাম ফিরাইয়া মুর্দা দাফন করতে গেছিল, আর এক মুসল্লি জানাজার ইমাম সাহেবরে এমন বকুনি দিতে এমন গালি গালা শুরু করছে, কয় মোল্লার বাড়ি কোন মোল্লা যে সালাম ফিরাইল, দোয়া করল না, দোয়া করলে গুণ হয়নি, আল্লাহর কাছে চাইলে গুণ হয়নি, তাহলে মোল্লা কি দাস চাইল না কেন? বকতে বকতে বকতে থামে না, আমি কইলাম আল্লাহর কাছে চাইলে গুণা হয় না, আল্লাহর কাছে দোয়া করলে ওরা না গুণা হয় আল্লাহর কুরআন করলে, কয় আমি আবার কি কর? আমি কইলাম তোমার কথা ঠিক হইয়া তাহলে আমার কথাও ঠিক আছে, তাহলে কেমনে? আমি খোঁজা না জান নামাজ করিয়াইছি, বলে করিয়াইছি, বলে সুরা কেরাত পড়ল না কেন? অহন আর করে বলুন, পাঁচ বেলার নামাজের ভিতরে সুরা কেরাত পড়ি না, জানাজার নামাজ সুরা কেরাত পড়েন না কেন? নবীর তরিকায় নাই, পড়লেই বেদা। ঠিক তেমনি ভাবে যেমন ভাবে নমাজে জানাজার নামাজের ভিতরে কোরআন পড়া বেদাত, যেমন ভাবে জানাজার নামাজের ভিতরে রুকু করা বেদাত, যেমন ভাবে জানাজার নামাজের ভিতরে সেজদা করা বেদাত, তেমনি ভাবে জানাজার নামাজের সালাম ফিরে ইয়া মুনাজাত করা বেদাত। পাঁচ বেলার নামাজের সালাম ফিরে ইয়া মুনাজাত করা বেদাত নয়, দুই শর্তে। পাঁচ বেলার নামাজের সালাম ফিরে ইয়া মুনাজাত করা বেদাত নয় বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর শর্ত, মুনাজাতকে নমাজের অংশ মনে করা যাবে, নমাজ আলাদা মুনাজাত আলাদা, মুনাজাত নমাজের অংশ নয়। দুই নম্বর, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন ফরজ নমাজের পরে মুনাজাত করলে কবুল হয়, যে দোয়া কবুল করবার দোয়া কবুল হইবার আশা নিয়ে করবে সে করবে, যার কোন কাজের জামেলা আছে যার অসুবিধা আছে না করবে, যে না করবে তাহলে করতে চাপ সৃষ্টি করলে তখন বেদাত হবে। তাহলে দুই শর্তের এক শর্ত হইল এটা নমাজের অংশ মনে করা যাবে না, দুই নম্বর শর্ত এটাকে বাধ্যতামূলক মনে করা যাবে না। পাঁচ বেলার নমাজের সালাম ফিরাইয়া মুনাজাতকে আমরা নমাজের অংশ মনে করি না, বাধ্যতামূলক মনে করি না, এমন মুনাজাত বিদাত নয়। কিন্তু জানাজার সালাম ফিরাইয়া যেমনে মুনাজাত করবা তেমনি বিদাত। বুঝা থাকলে বলেন তো নবীর সুন্নত কথার অর্থ কটা? এক নম্বর, এর বিপরীতটার নাম শুধু স্মরণ রাখেন, বুঝে নাম না বুঝেন, এর বিপরীতটার নাম কাদি। দুই নম্বর, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ এরা কত প্রকার? সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েজা। সুন্নতে মুয়াক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফের। নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ এর বিপরীতটার নাম বেদাত। নামাজের শেষে দুরুদ শরীফ পড়া সুন্নত, শুরুতে দুরুদ শরীফ পড়া বেদাত। আজান শেষ করে দুরুদ শরীফ পড়া সুন্নত, আজান শুরু করার আগে দুরুদ শরীফ পড়া বেদাত। পাঁচ বেলার নামাজ সালাম ফিরাইয়া মুনাজাত করা দুই শর্তে সুন্নত, জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করা বেদাত। কেন? একটা সুন্নত আর একটা বেদাত কেন? একটা নবীর তরিকায় আছে এই জন্য সুন্নত, আর একটা নবীর তরিকায় নাই এই জন্য বেদাত। আপনারা এই মাহফিলের আয়োজন যারা করছেন তাদের পক্ষ থেকে আমার কাছে অনুরোধ করা হয়েছিল সুন্নত আর বেদাতের আলোচনা করতাম, পরিষ্কার হয়েছে নবীর সুন্নত কথার যে অর্থ আছে নবীর তরিকা, যে যেখানেই নবীর তরিকার বিপরীত করবে সেইটাই বেদাত হবে। বেদাত সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইয়াকুম মা মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। শব্দান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া করবা না, নবীর তরিকা মতে করবা ওই সুন্নত, মন গড়া মতে করলেই হবে বেদাত, বেদাত করলেই জান্নাতের পথ হারাইবা, জান্নাতের পথ হারাইলেই জাহান্নামে যাইবা। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সুন্নত চিন্নিয়া তার অনুসরণ করার আর বেদাত চিন্নিয়া তা বর্জন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।